عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আগের প্রোগ্রামে আত্মহত্যা সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম এবং বিভিন্ন কারণ, এক এক মানুষ এক এক কারণ নিয়ে আত্মহত্যা করে, জীবনে বহু ধিক্কার, জীবনে বহু লাঞ্ছনা বহু গঞ্জনার পর যখন তার ইমানে দুর্বলতা থাকে এবং অধৈর্য হয়ে যায়, ধৈর্যচ্যুত হয়, তখন সে আত্মহত্যা করে, এই কথা আমরা বলছিলাম। হতাশা, মানসিক পীড়ন, বিবেকের কামড় ইত্যাদির কারণে মানুষ আত্মহত্যা করে। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ ধৈর্যহীন, অন্য শ্রেণীর মানুষ আবেগপ্রবণ। এদের অনেকেই সমূহ কষ্ট থেকে বাঁচার পথস্বরূপ মৃত্যুকে বেছে নেয়। এই সময় অনেকে আত্মহত্যাকে করুণা মৃত্যু বলে মনে করে। করুণা মৃত্যু, এটা আত্মহত্যা বলছে না, এটা বলছে করুণা মৃত্যু। কেন না, এই জীবনে বেঁচে থাকলে বহু কষ্ট হবে, এই জন্য এই করুণা মৃত্যু বেশিরভাগ বরণ করে কারা, যারা সাধারণত জীবনের শেষ পর্যায়ে, আর বেঁচে কি হবে, বুড়ো বুড়ি, আর বেঁচে লাভ নেই। সাম্প্রতিক ঘটনা আপনারা শুনেছেন, দুই বেটা এবং বড় চাকরিম্যান, কিন্তু বেটা আর বউদের মাঝে প্রচন্ড সুখ। বেটারা কোনোদিন মা বাপকে ভারী মনে করে না, আর ভাই ভাইকেও ভারী মনে করে না। আসলে আপনারা শুনেছেন, আপনারা জানেন, ভাই বড় ধন, একান্ত আপন, যদি হয় পর নারী কারণ। নারী হচ্ছে এমন যে মাঝখানে ঢুকে ভাই ভাই সম্পর্ক ছিন্ন করে, মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করে, নিজের স্বামীকে তার জান্নাত থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই নারী যে এক মা রূপে থাকে আর এক নারী যে বউ রূপে থাকে, দুজনেই নারী, কিন্তু এই নারীর ভূমিকা আর ওই নারীর ভূমিকা, তার স্বামীকে নিজের জান্নাত থেকে সরিয়ে নিয়ে যায়। হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সুখে বাধা পড়ছিল, মা বাপ বুঝতে পারল যে বেটা বউ মিলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করছে। তারা ভাবল, এত স্নেহ মায়া মমতা দিয়ে আমরা ছেলে মানুষ করলাম, বিয়ে দিলাম, এত আনন্দ আহ্লাদের সাথে সংসার করছি নাতিপুতি নিয়ে, শেষকালে তারা আমাদেরকে বোঝা মনে করছে, ভারী মনে করছে, শেষকালে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। দুজনে মিলে পরামর্শ করে দোতলার বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দিচ্ছে দরজার সামনে, দুজনে একসাথে মারা যাচ্ছে। এটাকে ওরা বলছে করুণা মৃত্যু, কিন্তু এটা কি আত্মহত্যা? সহ্য করতে পারল না, ধৈর্য ধরতে পারল না। যদিও দুই ছেলে ভালো, তারা বলছে আমরা বাবা মাকে পয়সা দিয়ে ভালো জায়গায় রাখতাম, কিন্তু তারা বলছে ভালো, যত ভালোই জায়গা দাও, যত বড়ই বেহেস্তে দাও, জীবন থাকতে কেউ বেহেস্তে যেতে চায়? নিজের ছেলেদের ছেড়ে দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নাতি পুতি, কত আনন্দ! সেই আনন্দ ছেড়ে আমাদেরকে একা বাস করতে হবে, যদিও সেটা স্বর্গ, সেটা সহ্য হয়নি, আত্মহত্যা করেছে। এ হচ্ছে কি, শুধু ছেলের উপরে বইয়ের উপরে আক্ষেপ। আর জানো, এটা আমি বারবার বলছি, ছেলেরা কোনোদিন ততটা ভারী মনে করে না যতটা ভারী সৃষ্টি করে এই বউ নামক জিনিসটা। এ বাড়িতে এসে সর্বনাশ করে, সংসারে সুখ নষ্ট করে, আর মা বাপের ছেলের সাথে বাপের সম্পর্ক নষ্ট করে দেয়। অপরের প্রতি রাগ ও অভিমান করে আত্মহত্যা করে অনেকে। ছেলে বা মেয়েকে দুটো কথা বলা হলে বাস আত্মহত্যা করবে। এত বড় হয়েছিস, এখনো হুঁশ হয়নি, নানা কথা যদি আপনি শুনে দেন ছেলেকে, সেই ছেলেকে সামাল দেওয়া মুশকিল। মেয়েকে দুটো কথা বলেন, কোন জায়গায় যাচ্ছে, বেপর্দা হচ্ছে, কারোর সঙ্গে হি হি ফি ফি করছে, দুটো কথা বলে দেন, শুনিয়ে দেন, বাস সহ্য হবে না, সোজা গিয়ে আত্মহত্যা করবে, গলায় দড়ি নেবে, না হয় বিষ খেতে যাবে। মন দিয়ে পড়াশোনা না করলে, টিভিতে বসেই আছিস, পড়াশোনা কখন করিস, শুধু টিভি আর টিভি, দুটো কথা শুনিয়ে দেন, বাস গরম হয়ে গেল, আর টিভি দেখবে না, সঙ্গে সঙ্গে আত্মহত্যা। পরীক্ষায় পাশ না করলে, পরীক্ষায় ফেল করলে যদি তাকে দুটো কথা শোনেন, খালি বসে বসে সময় নষ্ট করা, বন্ধু বান্ধব সই অমক তমক এসব কি মুশকিল। যে আপনি যখন ছেলে মানুষ করবেন, বড় হবে ছেলেরা, আপনি স্নেহ আদর চাইবেন, ছেলেরা কাছে থাক সেটা চাইবেন, কিন্তু ছেলে মেয়ে চাইবে অন্য। হ্যাঁ সৌদিরা বলেন না, রবর মা রাখছে বাইরে, বা বাইরে আমি চললাম রবর কাছে চললাম, তার মানে আমি বন্ধু করেন বান্ধবটা উপেক্ষা করছে, থাকা হবে না যাওয়া হবে না, মেয়ে তাই নিজের। আবার আজকাল তো ছেলে বন্ধু মেয়েদের সব নিজে নিজের ধান্দা, নিজে নিজের পথ, নিজে নিজের পৃথিবী, আর নিজে নিজে স্বর্গে সুখে বাস করতে চায়, কেউ কারো প্রতি তাকিয়ে চায় না, দেখতে চায় না। মোট কথা এইভাবে যখনই আপনি কারো ইচ্ছা সুখে বাধা দেবেন, কারো স্বাধীনতায় বাধা দেবেন, তখন সে কি করবে? সে আক্ষেপ করে, অভিমান করে, আপনার উপরে অভিমান করে আত্মহত্যা করবে। আপনারা খবর শুনেছেন, এক মেয়ে, সে দশমে পড়ছিল, তার মানে ম্যাট্রিক পড়ছিল, সবারই মোবাইল আছে, আজকাল মোবাইলের যুগ, ছোট বাচ্চারও মোবাইলের যুগ, জন্মের পর থেকে বটন টিপতে শিখেছিল, তাই না? বর্তমান যুগে সবারই আছে মোবাইল, মেয়ের মোবাইল নেই, বাপ মা একটু সতর্ক সচেতনশীল বলে মেয়েকে মোবাইল দেয়নি, যে যুগ জামানা খারাপ, এখনই কোথাও ঘটে পটে যাবে, মুশকিল, অপহরণ অপহরণ হচ্ছে, তাই না? এই কদিন আগে শুনলাম একজনের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে, মাদ্রাসা থেকে ফিরছিল, অপহরণ করে নিয়ে গেছে। অপহরণ হতে পারে, টিজিং হতে পারে, তারপরে আপনার প্রেম ভালোবাসা হতে পারে, মা বাপ দেয়নি, মাও বাপ একসাথে, এ নয় যে মা বাপের কাছ থেকে চেয়েছে। মোট কথা সে অভিযোগ করেছে যে আমার সবারই, আমার সহিদের, আমাদের ক্লাসমেটের সবাই মোবাইল আছে, আমারই নেই, অতএব আমাকে মোবাইল দিতে হবে। মোবাইল নিয়ে কি করবি? মোবাইল তোর কি প্রয়োজন? যাদের ব্যবসা বাণিজ্য আছে, যাদের যোগাযোগের ইয়ে আছে, যারা দূরে আছে, তারা না মোবাইল নেবে, তুই কি মোবাইল করবি? তারপরে দূর কথা হতে হতে নিশ্চয়ই বলাবলি হয়েছে, তাহলে প্রেম করবি, ভালোবাসা করবি লোকের ছেলের সাথে? হ্যাঁ, এই যখন বলা হয়ে গেছে, খালাস, দুটো বকাঝকা হয়েছে, তারপরে উঠলো, ঘরের ভিতরে গেল, দুতলায় দরজা বন্ধ করে দিয়ে ভাবছে, যাক কিছুক্ষণ পরে, আধ ঘন্টা এক ঘন্টা পরে মেয়ের কোনো শব্দ নেই, কোনো শব্দ নেই, দরজা বন্ধ, বেরিয়ায়, নাম বল, নাম ধরে ডাকছে, বেরিয়ায় বেরিয়ায়, কি করছিস? সারা শব্দ নেই, শেষকালে দরজা ভেঙে দেখছে ওর নাই, ফাঁস লাগিয়ে সিলিং ফেলে ঝুলছে। কি এমন কথা বলা হয়েছিল? হয়তো বা বলা হয়েছিল যে প্রেম করবি মোবাইল নিয়ে, তোর তোর মোবাইল কি দরকার, বাস, সত্যি ঘটনা। আত্মহত্যা হয়ে গেল, মা বাপের ওপরে অভিমান হয়ে গেল, যে বড় মুশকিল, কাউকে শাসন করাও মুশকিল। কিন্তু মুশকিল হলো কি, এইসব ছেলে মেয়ের মনে ইমানের যদি দুর্বলতা থাকে, সবুর যদি না থাকে, আপনি কিছুই করতে পারবেন না। আর তারবিয়াত বলছেন, ছেলেকে ঠিক তারবিয়াত দিলে, ভাই ছেলেকে তারবিয়াত দিলে না, তারবিয়াত পেলে, দিলেই তারবিয়াত হয় না, তারবিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে। আপনার ছেলে ভালো মন্দ কি হবে না হবে আল্লাহর পক্ষ থেকে, যতই আপনি চেষ্টা করুন, যতই ভালো করার চেষ্টা করুন, ছেলেটা উল্টো বুঝবে, ছেলেরা উল্টো বুঝবে, আল্লাহ মুস্তান। এ গেল এক শ্রেণীর অভিমান করে আত্মহত্যা। অভাবের তাড়নায় অতিষ্ঠ হলে দারিদ্র ক্লিষ্ট মানুষ মৃত্যুর পথ বেছে নিতে পারে, এটাও শুনেছেন, এই ঘটনাও সত্যি। ভাত হচ্ছিল না, চুলোতে হাঁড়ি চড়ছিল না, স্বামী স্ত্রীতে ঝগড়া, অভাবে না হয় স্বভাবে, অভাবে অভাবে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, এই ছোট ছোট বাচ্চা মেয়েদের কাপড় আনতে পারো না, তোমার কিসের এই সেই করতে করতে শেষকালে বলে দেখ এত সহ্য করতে পারছি না। রাতের অন্ধকারে, রাত্রে বালিশ দিয়ে বউয়ের মুখ চেপে ধরেছে, বউ খুয়ে শেষ, তারপরে ছেলে দুটো মারা তো সহজ, একটু নাক বন্ধ করলেই হল, দুটো ছেলেকে মেরেছে, তারপরে নিজে গলায় দড়ি নিয়ে ঝুলে মরেছে। প্রতিবেশীর লোকে এসে দেখছে চার চারটি মরা একসাথে, কেন? অভাবের তাড়নায়, সংসার চলছে না, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানুষ করব কিভাবে, বাস। অথচ বহু উপায় আছে, কারো বাড়িতে কাজ করে হোক, যেমন করে হোক, কুলিগিরি মুটিগিরি করে যেমন করে হোক চলতো, যেমন করে ভিক্ষা করেও চলতো, কিন্তু না সহ্য হল না, এসব পথ না বেছে সহজ পথটাই তারা বেছে নিয়েছিল, সেটা হচ্ছে কি, আত্মহত্যা। কোন মানুষ বড় ধরনের অপবাদের শিকার হলে পৃথিবী থেকে নিজেকে সরিয়ে নিয়ে মান বজায় রাখা উত্তম মনে করে। একটা লোক ভালো লোক, কিন্তু তাকে চোর অপবাদ দিল। কোন কোম্পানিতে চাকরি করছিল, সেখানে তাকে চোর অপবাদ দেওয়া হয়েছে, এত টাকা আত্মসাত করেছে চোর। আর চোর যখন অপবাদ দেওয়া হলো, তার ছেলে বদনাম, তার মেয়েরা বদনাম। হ্যাঁ, সেই কথায় কথায় গুপঘাসা, জানিস ও হচ্ছে, বউকে বলছে আর কি ওর স্বামী চোর, ছেলেদেরকে বলছে ওর বাবা চোর, এই ওর সঙ্গে মিশিস না, স্কুলে বলছে ওর বাবা চোর, এই চোর চোর শোনা, সে চোর নয় বেচারি। অপবাদ অপবাদ পেয়ে সে নিজেকে এত ঘৃণ্য মনে করে যে সে আর বাঁচার আশাই করে না, আত্মহত্যা করে। এটাও মানে বোকালোকদের কাজ, কিন্তু হয় এরকম ঘটছে, ঘটে। জীবনের অবলম্বন ধ্বংস হয়ে গেলে, পরিবারের অন্নদাতা চলে গেলে আত্মহত্যা করে, এটাও সত্য ঘটনা। একমাত্র বাবা ছিল চাকরিওয়ালা, 50-60 মধ্যে বয়স ছিল, একমাত্র বাবা, দুটো মেয়ে, বিয়ে দিতে পারেনি একটাও। আর মাথার উপরে মেয়ে থাকলে জানেন তো কতটা দুশ্চিন্তার কথা, মা বাবা মিলে পরামর্শ করেও মেয়ে দুটো বিয়ে দিতে পারেনি। তবুও মেয়েরা চাকরি পেয়েছিল, ছোটখাটো চাকরি করত, কিন্তু বিয়ে হয়নি, সম্ভবত দেখতে ভালো না কিংবা অন্য কিছু। বাবা হঠাৎ করে হার্টফেল করে মারা যায়, হার্টফেল করে মারা যায়। মরার খবর শুনে এরা বিশ্বাসই করে না, যেটা মরতে পারে না, বলছে না মরেনি, তোমরা ভুল বলছো, বলছে না শনাক্ত করে যাও, হাসপাতালে আছে, সে মারা গেছে। গিয়ে হাসপাতালে শনাক্ত করে এসে হ্যাঁ দেখলো সত্যি মারা গেছে। তারপরে দূর সম্পর্কে কি একটা আত্মীয় ছিল, তাকে ফোনে ডেকে নিয়ে এসে, ওই যে ওদের সৎকাজ বলে না, অন্ত্যেষ্টি ক্রিয়া, ওই পুড়িয়ে পুড়িয়ে, এখন তো শহরের ভিতরে ইলেকট্রিক চুলো হয়েছে, সেখানে তার সমস্ত রকমের শেষকৃত্য করে এসে, তিন মা বেটি তিনজনে এসে যেখানে থাকত, সেই বিল্ডিং এর সেই আবাসনের 35 তলা সব থেকে শেষ তলাতে উঠে গিয়ে ছাদ থেকে তিনজনে হাত ধরে ধরে লাফ ঝাঁপ দিচ্ছে, নিচে গাড়ির উপরে পড়ছে, গাড়ি পর্যন্ত 35 তলা, বুঝতে পারছেন কতটা উঁচু, তিনজনে শেষ একসাথে। কেন শেষ? খালাস, আমাদের অবলম্বন যখন নেই তখন আমরা কার অবলম্বন নিয়ে বাঁচব? মারা গেল, আত্মহত্যা করল, কেন? ইমান নেই, সবর নেই, ভাবলো এরপরে আমার যখন আমার পুরুষ নেই, আমাদের দেখার মতো কেউ নেই, তখন নিশ্চয়ই আমরা কিভাবে হোঁচট খেতে খেতে বাঁচব, কিংবা কত কষ্ট হবে। সুতরাং তার আগেই আমরা আরামে শেষ হয়ে যাই, কিন্তু তারা জানে না যে এরপরের জীবন কেমন হবে। কেউ পরকালের চিন্তা করে না, যেহেতু তার বুকে ইমান নেই অথবা বড় দুর্বল রূপে আছে, সুতরাং সে অতি সহজে আত্মহত্যার দিকে অগ্রসর হয়। মরণের মানুষ, মরণের পর মানুষের আর কোন জীবন নেই, মৃত্যুর পরে সবকিছু শেষ। তাহলে এই জীবনে কষ্ট থেকে মুক্তি লাভের আশায় মানুষ আত্মহত্যা করতে পারে, কেউ মনে করতে পারে। চিন্তার চিতা 2-1, এটা চিতা যাদের আছে, চিতা মানে কি শ্মশান, যেখানে লাশ পোড়ানো হয়, ওরা বলে চিন্তা আর চিতা 2-1। যার মনের ভেতরে চিন্তা আছে তার কোন শান্তি নেই, চিতা লাশ পুড়বেই, এর জ্যান্ত পড়ে আর ও মরা পড়ে। তবে চিতাটা ভালো, একেবারে পুড়িয়ে মারে, কিন্তু চিন্তা সারা জীবন দগ্ধে দগ্ধে জ্বালিয়ে মারে। এই জন্য কোনটা ভালো? চিন্তা থেকে চিতা ভালো। কেমন বুদ্ধি দেখছেন? না, এটা হতেই পারে না। চিন্তা থেকে চিতা ভালো তখন যখন তোমার পরের জীবন ভালো। আর তুমি যদি নিজের জীবনকে নিজে শেষ করো, তোমার জীবন পরের জীবন ভালো হতে পারে না। আর তুমি যদি ভালো লোক হতে তাহলে এরকম কাজ করতে পারতে না। অবশ্য কিছু কিছু লোক আছে মানসিক রোগের কারণে আত্মহত্যা করতে পারে। আমি জানি এক লোক তাহাজ্জুদ গুজার লোক ছিল, সে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে। জানি না, অবশ্য জানি না, স্বামী স্ত্রীর মাঝে গোপন কিছু থাকতে পারে, অনেক অনেক অনেক অনেক কারণ আমরা বুঝতে পারি না, সেগুলো ভিতরে ভিতরে থেকে যায়, রহস্য উদ্ঘাটন হয় না, মারা গেছে। তবে যা মনে হয়, কেউ কেউ বলছে যে ব্রেনের দোষ ছিল বলে মারা গেছে, হতে পারে, কিংবা তার মানসিক রোগ এমন কিছু ছিল, কিংবা কোন অসুবিধা এমন ছিল যেটা আমরা জানি না, গোপন। কেউ পরকালের পরোয়া করে, যেহেতু তার ইমান তত দুর্বল নয়, সে জানে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করে আরাম পাওয়া যাবে না, অথবা পরকালে আরো বেশি কষ্ট ভোগ করতে হবে। তারা জানে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা 195 আয়াত। তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, যে ব্যক্তি সীমালঙ্ঘন বশত অন্যায় বশত এটা করবে, ফাসাউফা নুসলিহি নারা, তাকে আমি জাহান্নামে দেব। ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসিরা, এটা আল্লাহর জন্য খুব সহজ। সূরা নিসা 29-30 নম্বর আয়াত। এখানে কি বলা হয়েছে? আত্মহত্যা করো না, আত্মহত্যা করলে আমি তোমাদেরকে জাহান্নামে দগ দেব। সুতরাং যারা ইমানদার হবে, যে যুবক যুবতী, যে মানুষ ইমানদার হবে, যতই কষ্ট হোক তবুও সে আত্মহত্যার পথে পা বাড়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারি জাহান্নামা ইতারাদ্দা ফীহি খালিদান মুখাল্লাদান ফীহা আবাদা। যে ব্যক্তি পাহাড়ে চড়ে পাহাড় থেকে নিজেকে ফেলে, পাহাড় তো দেখবেন শুনলেন, বিল্ডিং থেকে, বিল্ডিং এর উপর থেকে নিজেকে ফেলে আত্মহত্যা করে, সে জাহান্নামে চিরদিনকার জন্য, চিরদিনকার জন্য ওইভাবে উপর থেকে পড়বে, ঝাঁপ দিয়ে উঠবে, আবার ঝাঁপ দেবে, উঠবে আর ঝাঁপ দেবে। কিন্তু পার্থক্য হলো, দুনিয়াতে মারা গেছিলে, আখেরাতে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরার মতো হবে কিন্তু তুমি মরবে না, কষ্ট ভোগ করো। কেন তুমি নিজের জীবনকে এইভাবে নষ্ট করেছিলে? ওমান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু, আর যে ব্যক্তি বিষ পান করে নিজেকে ধ্বংস করবে, আত্মহত্যা করবে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে ব্যক্তি জাহান্নামে গিয়ে চিরদিনকার জন্য বিষ পান করতে থাকবে আর কষ্ট ভোগ করতে থাকবে, মরণ হবে না, বিষ পান করতেই থাকবে। ওমান কাতালা নাফসাহু ইয়াখনু কোহা, যে ব্যক্তি গলায় ফাঁসি দিয়ে, গলায় দড়ি নিয়ে দম আটকে আত্মহত্যা করবে, এখনো কোহা ফিন্নারি জাহান্নামে গিয়েও সে নিজেকে আত্মহত্যা ওইভাবেই কষ্ট করবে এবং গলা দম আটকাবে। ওয়াল্লাযী ইয়াতআনুহা ইয়াতআনুহা ফি নারি জাহান্নাম ফিন্নার, যে ব্যক্তি ছুরিকাঘাত করে নিজের আত্মহত্যা করবে, জাহান্নামেও সে নিজেকে ছুরি মারতে থাকবে। সেহেতু সে এমন এক পন্থা অনুসন্ধান করে, এসব জানে যে, যে জানে যে এরকম শাস্তি আছে, অতএব আমি আত্মহত্যা করব না, কিন্তু এমন এক পথ অনুসন্ধান করে যা বাধ্যত আত্মহত্যার সামিল না হয়। যেমন নিজেকে বিপদের মুখে ফেলে কাজ করে, রেল লাইনের ওপর বেপরোয়া হাঁটে, আত্মহত্যা করব না কিন্তু হয়তো হোক, বুঝতে পারলেন, এটা আত্মহত্যা নয়। যদি সরাসরি না হয় তো একটু, হ্যাঁ একটু ঘুরিয়ে কান দেখানো, নাক দেখানো, রেল লাইনে বেপরোয়া হয়ে হাঁটছেন, এ এরকম কর, আর ভাই জীবনের কি দাম আছে, মরিতা মরব, তাই না? না, এটাও তো এক প্রকার আত্মহত্যা, তাই না? এইভাবে মানুষের জীবনে যখন দাম দেয় না, তখন নিজে আর মরতে চায় না, গেল জিহাদে, যেখানে জিহাদ চলছে, কোন এমন সংগঠনে গেল, সন্ত্রাসী সংগঠনে, সেখানে শুনল যে মরলেই সোজা হুরের কাছে চলে যাবে, হুর একদম ফুল নিয়ে অপেক্ষা করছে, আই লাভ ইউ, বাস সেখানে চলে গেল, আত্মহত্যা করব না, জিহাদে যাই, মরিতে মরবো, শহীদ হয়ে মরবো, বাস গে, হ্যাঁ ঢুকে পড়ল। এগুলো কি আত্মহত্যা? না, আত্মঘাতী বোমা বেঁধে, এগুলো কি সে আত্মহত্যা ভাবছে না? এগুলো এগুলো ভাবছে কি? শহীদী মরণ, এগুলো ওই আত্মহত্যার কাছাকাছি, বুঝতেই পারছেন, নিজেকে বিপদগ্রস্ত করা। এমন নদীতে ঝাঁপ দিচ্ছে, সাঁতার কাটছে যেখানে কুমির আছে, এমন নদীতে নামছে যেখানে কুমির আছে, এমন জঙ্গলে ঢুকে পড়ছে যেখানে হিংস্র জন্তু বাঘ টাঘ আছে, অথচ মরার নিয়তে এমন ভাবে নিজেকে বিপদগ্রস্ত করাও আসলে আত্মহত্যার সামিল। আত্মহত্যা না হলো তার ভাই, তাই না? কাছাকাছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুমিনের জন্য সঙ্গত নয় নিজেকে আইউজিল্লা নাফসা, নিজেকে লাঞ্ছিত করে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কিভাবে লাঞ্ছিত করবে? তিনি বললেন, এমন বিপদে সে সম্মুখীন হবে যা সহ্য করার ক্ষমতা তার নেই। অনেকের ইমান আরো একটু পাকা হলে সংসারের কষ্ট, বঞ্চনা ও দুঃখ বেদনা থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ না বেছে, মসজিদ মাদ্রাসা বেছে নেয়, অথবা তবলিগ শ্রেণীর কোন জামাত বেছে নেয় এবং সেখানে সংসার বিরাগীদের মতো জীবন যাপন করে। আত্মহত্যা করব না, কিন্তু জীবন থেকে ছুটে পালাতে চাচ্ছি। বাস সে আমরা ওই যে ঘুরে বেড়ায়, কিংবা এমন জায়গায় গিয়ে ওই সাধু বাবাদের মতো কিংবা ফকির সাহেবদের মতো জীবন যাপন করে, জীবন থেকে পালাবার জন্য আরো এক পথ বেছে নেয়, সেটাও ঠিক না। সংসার থেকে পালিয়ে বাঁচবে কোথায় তুমি? সংসার বিরাগী হও, সংসারে মায়া বন্ধন ছিন্ন করো ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সংসার থেকে পালাবে, তাই না? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ, এটাই হচ্ছে তো আমাদের ধর্ম। সুতরাং এইভাবে যদি আমি সংসার থেকে ছুটে পালিয়ে বেড়াই, তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশে কেউ কেউ আবার আজমির পালায়, ওই যে মাজারে গিয়ে বাবার খাদেম হয়ে যায়, সেখানে গিয়ে বাস করে, তাই না? না দরকার নেই, বউয়ের সাথে হয় না, ছেলে মেয়ের সাথে হয় না, দরকার নেই, চল আমি আমরা ইল্লিল্লাহ ইল্লিল্লাহ বলে জিকির করে বাকি জীবন কাটিয়ে দিই। যেমন ওদের আছে কাশী যায়, আর আমাদের আছে হ্যাঁ আজমির যায়, এখানে যায় সেখানে যায়, কাটিয়ে দেয়, বাবার দরবারে গিয়ে পড়ে থাকে, বাবার খিদমত করে, বাবার খাদিম হয়, তাই না? জীবন থেকে পালিয়ে আত্মহত্যা না করলেও সেখানে শিরকের আড্ডায় গিয়ে কি করে, নিজেকে নষ্ট করে, নিজেকে ধ্বংস করে। আল্লাহুল মুস্তাআন। আবেগ প্রবণ হলে জিহাদের নামে বললাম কোন সন্ত্রাসী সংগঠনের সংস্পর্শে আসে, সেখানকার ফতোয়ায় আত্মহত্যা শহীদই মরণ বলে পরিবর্তন হয়, ফলে সাক্ষে সাক ওঁদে মূল্য বলে না, দুই লাভ হয়, নিজের জীবনকেও বাস সরিয়ে নেয় পৃথিবী থেকে, আর মাঝখান থেকে শহীদই মরণ লাভ হয়। আত্মঘাতী বোমা হামলায় দুনিয়ায় কষ্ট থেকেও মুক্তি লাভ হয়, এবং মরণের পর সাথে সাথে পরকালেও বেহেস্তের এমন স্ত্রী সংসার মিলে যাতে সুখ বিলাসের কথা কল্পনাতীত। এরা মনে করে তাই যে মরলেই একবারে সোজা বেহেস্ত, কিন্তু তারা খেয়াল করে না, ভেবে দেখে না দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেতে মরণ লাভের জন্য যে সংগঠনে সে যুক্ত হয়েছে তা আসলে জিহাদি নাকি সন্ত্রাসী, আসলেই তার মরণ শহীদি নাকি আত্মহত্যা, আসলেই তার রক্তে ইসলাম ও মুসলিমদের কোন উপকার হল নাকি অপকার হল, ক্ষতি হল, তার আঘাতে কোন অপরাধী মরল নাকি নিরপরাধ মানুষ মরল, ইত্যাদি দেখে না। পক্ষান্তরে মুমিনের উচিত জীবনে জীবনকে সর্বাবস্থায় বরণ করা, ভালো হোক মন্দ হোক, কষ্টের হোক আরামের হোক বরণ করা, সমস্ত কষ্টের শিকার হয়ে অসংখ্য বন্ধন মাঝে মুক্তির স্বাদ লাভ করা, নচেত তার আসল মুক্তি নেই। মরলে আরাম পাওয়ার কথার নিশ্চয়তা থাকবে তো মরণ ভালোই ছিল, কিন্তু আত্মহত্যা করে যে অতিরিক্ত কষ্টের আশঙ্কা আছে সেটা সে ভাবতে পারে না। যুদ্ধের ময়দানেও শহীদি মরণের সময় সামান্য অধৈর্যতার কারণে মরণের আগে মরতে চাইলে সে মরণ মহাপাপ হয়। এক যুদ্ধে এক ব্যক্তি বড় বীরত্বের সাথে যুদ্ধ করছিল, সাহাবারা সকলেই তার প্রশংসা করতে লাগলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিন্তু ও জাহান্নামী। আজি এত সুন্দর জিহাদ করছে, একদম মানে সাংঘাতিক ব্যাপার, তবুও জাহান্নামী, কি ব্যাপার? সকলে অবাক হল। এক সাহাবীর রহস্য উদ্ঘাটনের জন্য তার পিছে পিছে ঘুরতে লাগলেন, তিনি দেখলেন লোকটি একসময় খুবই ক্ষতবিক্ষত হল, অতঃপর ক্ষতের যন্ত্রণা যেন অসহনীয় হল, তারপরে সে নিজের তরবারি এভাবে খাড়া করে তার ধারালো ডগা নিজের বুকের মাঝে রেখে সওয়ার হয়ে গেল এবং মারা গেল। কষ্ট হচ্ছিল তাই তলোয়ার বুকে লাগিয়ে চেপে পড়ল আর বাস খারাপ মারা গেল। সাহাবি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কি ব্যাপার, নতুন করে শাহাদা পড়ছো কেন, কালমা পড়ছো কেন? আমি সাক্ষী দিচ্ছি তুমি আপনি আল্লাহর রসুল। তিনি বললেন, কি ব্যাপার? সাহাবি ঘটনা খুলে বললে, তিনি বললেন, কোন ব্যক্তি বাধ্যত লোকের দৃষ্টিতে জান্নাতির কাজ করে অথচ সে আসলে জাহান্নামী, আর কোন ব্যক্তি বাধ্যত লোকের দৃষ্টিতে জাহান্নামীর কাজ করে অথচ সে আসলে আল্লাহর কাছে জান্নাতি। দেখলে আল্লাহ নবী গায়বে খবর জানতেন, কিভাবে জানলেন? ওহির মাধ্যমে জানতে পেরেছেন যে লোক জাহান্নামী, তাই সাহাবীদেরকে বললেন, তার কারণও স্পষ্ট হয়ে গেল। ইন্নার রাজুল আলাই আমালু আমাল আহলিল জান্নাতি ফিমা ইয়াবদুলিন নাস ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া ইন্নার রাজুল আলাই আমালু আমাল আহলিন নারি ফিমা ইয়াবদুলিন নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাংলাতে বললাম যেটা আগে, আত্মহত্যা কেন করবে হে যুবক হে যুবতী, হয়তো দুঃখের তাড়নায় এই ভাববে যে মরণেই তোমার শান্তি আছে, মরতে পারলেই তোমার সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে, কিন্তু তার নিশ্চয়তা কোথায়? তুমি কি জানো না মরণের উপরে তোমার জন্য কি অপেক্ষা করছে? কবরের পরীক্ষা এবং হয়তোবা আজাব ও আখেরাতের ভয়ঙ্কর শাস্তি, তার জন্য তোমার প্রস্তুতি আছে কি? সে শাস্তি থেকে তুমি অব্যাহতি পাবে তার নিশ্চয়তা আছে কি? যদি না থাকে তাহলে সে দুঃখ জ্বালা, যে এ দুঃখ জ্বালা থেকে বহুগুণ বেশি, সে কথা তোমার জানা থাকা দরকার। তাছাড়া তুমি তো জানো না যে আত্মহত্যা মহাপাপ, তুমি তো জানো যে আত্মহত্যা মহাপাপ, মনের ধিক্কারে তুমি নিজেকে হত্যা করবে, এ অধিকার তোমার নেই। তুমি যেমন অপরকে খুন করতে পারো না, তেমনিই পারো না নিজেকে খুন করতে। তা তোমার নিজের জীবন হলেও সে তো সৃষ্টির কর্তারই আমানত, এতে তোমার নিজের কোন রকমের তাসারুফ চলবে না, তাতে খেয়ানত করলে অবশ্যই অপরাধী সাব্যস্ত হবে তারই নিকট। তাই তিনি মানুষকে আত্মহত্যা করতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে। অবশ্য পরকালের এসব কথার উপর তোমার যদি বিশ্বাস না থাকে এবং এ বিশ্বাস না রেখেই যদি তুমি আত্মহত্যা করো, তাহলে তো ব্যাপার আরো গুরুতর, তাই না? যদি বিশ্বাসই না থাকে পরকালের উপরে, কিংবা পরকালে যে আরো ক্ষতি হবে এরকম বিশ্বাসই না থাকে, তাহলে ব্যাপার আরো গুরুতর, আরো সমস্যা। কাফের হয়ে মারা গেলে কুফরের শাস্তি তোমার অজানা নয়, তুমি মুসলিম, তোমার কর্মকাণ্ড হওয়া উচিত ইসলামের ভিত্তিতেই। কেন ক্ষতি করবে নিজের ইহ পরকালের এবং তোমার ছেড়ে যাওয়া আব্বা আম্মা বা ছেলে মেয়েদের? অতএব জীবনকে বরণ করতে শেখো, জীবন থেকে নিরাশ হওয়া হতাশাগ্রস্ত যুবক যুবতী শোনো, জীবনের কঠিনতার মোকাবেলা করতে শেখো, পলায়নবাদী না হয়ে দুর্বার মনোবল নিয়ে সম্মুখীন হও, জীবনের নানা বাধা ও প্রতিবন্ধকতার দূর করো, জয় করো জীবনকে, জয় করো জীবনকে, পলায়নবাদী হইও না, আশাবাদী হও, বীরের মতো জীবন গড়ো, ভীরুর মতো মরতে চেয়েও না। জীবন যেটুকু পেয়েছ আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নাও সেই জীবন যেন তোমার সুখের হয়। যদি একান্তই সুখের তোমার না হয়, তাহলে সেই জীবনকেই নিজের ভাগ মনে করে, নিজের ভাগ্য মনে করে কাটিয়ে দাও। তবুও মরণের আগে মরণকে ত্রস্ত করো না, জলদি করে ডেকে নিও না। বলবেন হজুর, কপালে যদি থাকে তাহলে তো হবেই, কপালে থাকলে যদি হয় তাহলে পরে নিশ্চয়ই আপনি হয়তো ভাববেন যে আমার কপালে ছিল, কিন্তু কপালে ছিল বলে আপনি মরবেন তা তো, সেটা আপনি আল্লাহকে দোষ দিলে হবে না, দোষটা তো আপনি। আপনি যদি কাউকে খুন করেন, যে সে যদি আপনাকে ধরে ধরে আপনি এই কেন মারলি, তোমার কপালে ছিল তাই মারলাম, মানবে নাকি? তাহলে আপনি যদি আত্মহত্যা করেন, তারপরে যদি বলেন যে আমার কপালে ছিল, আমার ভাগ্যে ছিল, আল্লাহর কাছে ওজর চলবে, বলে আল্লাহ তো আগে মৃত্যু হায়াত মত সব লিখেই দিয়েছেন কবে মরব, সে যেই মারুক, তো আমি আত্মহত্যা করলে আমার দোষ হবে কেন? দোষ হবে এই জন্য তুমি নিজেকে নিজে মেরেছ, আল্লাহ লিখেছেন ঠিকই, ওই টাইমে তুমি মারবে বলে আল্লাহ লিখেছেন, তুমি আল্লাহ জানতেন যে তুমি ওই টাইমে নিজেকে শেষ করবে, সেটাই লেখা আছে, আল্লাহর দোষ না, এটা তোমার নিজের দোষ। অতএব দোষ অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে বাঁচাতে পারবে না, বরং এটা মনে রেখো যে আত্মহত্যা হচ্ছে মহাপাপ, এই মহাপাপ থেকে দূরে থাকা। এখন অনেকেই বলে যে আত্মহত্যা আসলে একটা মানসিক রোগ, এটা অন্যায় নয়। বর্তমানে দেখবেন পত্র পত্রিকায় আলোচনা চলে, যারা ইসলাম টিসলাম মানে না, যারা আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী, তারা বলে কি আত্মহত্যা মানসিক রোগ, আত্মহত্যা কোনো অন্যায় না, তার মানে সে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে যার ফলে তার মানসিক রোগ এসে যায়, মানসিক বিকার আসে, আর সেই বিকারগ্রস্ত হওয়ার ফলে সে নিজেকে ধ্বংস করে, সে অন্যায় কেন হবে? পাগলের কোন পাপ ধর্তব্য নয়, এটা তারা বলতে চায়। কিন্তু আমরা বলি মহাপাপ, অন্যায় কেন? যেহেতু এইরকম চিন্তা করাই হচ্ছে অন্যায়, যে আমার এত কষ্ট হচ্ছে, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আসলেই সেই দুর্বল মানুষদের কাজ, যারা পরকালে সাধারণত বিশ্বাস রাখে না অথবা ক্ষীণ বিশ্বাস আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে পারি, যেন খবরদার মনের ভিতরে এতটুকু চিন্তা করা যাবে না যে আমি আত্মহত্যা করব, এরকম কখনোই ভাববেন না যে আমি জীবনের জীবন থেকে সরে যাব। যদি কারো অসুবিধা হয় তাদের সুবিধা করার জন্য, যাক ওদের যখন আমার জন্য অসুবিধা হয় তখন আমি আর বাঁচব না, তাও না, আপনি অন্য জায়গায় সরে যান, কিন্তু জীবন থেকে সরে যাবেন এটা আপনার জন্য মোটেই জায়েজ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেক, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।